থকা মন তাল জীবা থকা নয়ন দেখিবা থকা মন চাল জীবা থকা নয়ন দেখিবা শঙ্খন ভীমণ্ডলরে বেনি নেত্র পখলিবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা বাটরে বাট মঙ্গলা দেখিবা অঠর নড়া পাঞ্চ মন এক মেলা নরেন্দ্র স্নান করিবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা পহঞ্চিবা বড় দণ্ডে শেরেণু পাইবা তুণ্ডে ছতা তলে রহি দণ্ডে সাধুঙ্ক সেবা করিবা থকা মন চাল জীবা থকা নয়ন দেখিবা বাইশি পাহাচে বিকা হেউছি কৈবল্য চোখা হাণ্ডিক পড়ে শিউকা মনরঙ্কা ছড়াইবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা গরুড় পছরে দেখ দিশুছি কড়া ত্রিমুখ গরুড় পছরে দেখ দিশুছি কড়া ত্রিমুখ কহই ছাড়িয়া ভিক বলরামঙ্কু কহিবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা শঙ্খন ভীমণ্ডলরে বেনি নেত্র পখলিবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা।